ভক্তদের উলুধ্বনি আর হরিধ্বনি সঙ্গে এদিকে শিরাস কবি সারে নাচে আমার বোরা বনমালি, শিরাস কবি সারে নাচে গোরা বনমালি। ভক্তগণ দেই করতালি, ভক্তগণ দেই করতালি, চৌদিকে ভক্তগণ দেই করতালি, শিরাস অভিসারে নাচে গোডা বনমালি, শিরাস অভিসারে গোরা বনমালি, শিরাস অভিসারে নাচে গোরা বনমালি। আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, আমার নিতাই নাচে কাছে কাছে, নিতাই নাচে কাছে কাছে, গৌড় ঢুলে পড়লো পাছে, নিতাই নাচে কাছে কাছে, পড়বে পাছে নিতাই নাচে কাছে কাছে, গৌড় ঢোলে পড়লো পাছে নিতাই নাচে কাছে কাছে, গৌড় ঢোলে পড়লো পাছে নিতাই নাচে কাছে কাছে। আর এই নিত্যানন্দ প্রভুর নৃত্য দেখে আমার অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচিছে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচিছে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচিছে, আলা ভোলা পাগল ঠাকুর অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ অদ্বৈত নাচিছে, কৈলাসের ভোলানাথ আমার অদ্বৈত আচার্য নৃত্য করছে। এই অদ্বৈত আচার্য নৃত্য করছে কেমন করে? বম বম বম করি অদ্বৈত নাচিছে, বম বম করি অদ্বৈত নাচিছে, বম বম বম করে অদ্বৈত নাচিছে, বম বম বম করে অদ্বৈত নাচিছে, ওঙ্কার গর্জন করি অদ্বৈত নাচিছে, অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে, এনেছি এনেছি বলে অদ্বৈত নাচিছে। কে অদ্বৈত? কেন বম বম বম বম করে নৃত্য করছেন? এই অদ্বৈত আচার্য হল কৈলাসের ভোলানাথ। এই ভোলানাথের স্বাদ হয়েছিল রাসলীলা আস্বাদনে। তাই মা পার্বতীকে বলেছিল, খেপিরে আমার আজকে মনে বড় স্বাদ হয়েছে, আমি প্রভুর লীলা দর্শন করব, সর্বোত্তম লীলা রাসলীলা। বলছে সে কি? হে ভোলানাথ, সে যে গোপী ছাড়া অন্য কেউ সেই লীলায় প্রবেশ করতে পারবে না। বলছে কি বললে, কি বললি খেপি আরেকবার বল। বলছে গোপী ছাড়া অন্য কেউ প্রবেশ করতে পারবে না। বলছে তাহলে আমাকে গোপী সাজিয়ে দে। মা পার্বতী ভোলানাথকে গোপী বেশে সাজিয়ে দিলেন, আর গোপী বেশে সেজে ভোলানাথ এলেন রাসমঞ্চে। কোথায়? একটা বেলগাছের তলায়, ঘোমটা ঢাকা নিয়ে বসে বসে রাসলীলা দর্শন করছে। এবার ভোলানাথের রংটা কেমন? হ্যাঁ গো, ভোলানাথের রংটা কেমন? লাল পাড়া লাল। কেউ বলছিল, আমি বললি একটু, এখানে বলছে বাঘছাল। ভোলানাথের রং বাঘছাল, কালো। কি রং বলুন তো? কর্পূর গৌরম করুণাবতারম, সংসার সারম ভুজগেন্দ্রহারম, কর্পূর গৌরম করুণাবতারম সংসার সারম ভুজগেন্দ্র হারম। কর্পূর গৌরম মানে কর্পূরের মতো সাদা, তাহলে এত সাদা যার রং ফুটফুটে সাদা। আচ্ছা আমাদের এখানে খুব পরিষ্কার, যদি একটা লোক কেউ যায় বলুন তো সবাই কোন দিকে তাকাবে? ওই দিকেই যাবে, পরিষ্কার লোকটার দিকে তাকাবে, কারণ আমাদের ভারতবর্ষের গড় রংটা কি বলুন তো মাঝারি বা কালো বলতে পারেন। তাহলে আমাদের এখানে পরিষ্কার মানুষ দেখলে তার দিকে মানুষ তাকায়, কিন্তু সেটা যদি ইংল্যান্ডে হয় ব্রিটেনে সেখানে সবাই পরিষ্কার, কালো যদি হয় তার দিকে লোকে তাকাবে। তা ভোলানাথ একবারে ফুটফুটে সাদা, কর্পূরের মতো সাদা, দুধের মতো সাদা, তাহলে এত পরিষ্কার রং। আর ভোলানাথ খুব পাতলা রোগা পাতলা চেহারা, এগো ভোলানাথের খুব রোগা পাতলা চেহারা না, তাহলে এত মোটা সোটা একটা লোক যদি গোপী সাজে হাগো চেনা মানুষকে চিনতে দেরি লাগবে, আমরাই চিনে ফেলবো। আর সে তো গোবিন্দ, তার কাছে কিছু লোকানো যায়? কৃষ্ণ কৃপা লাভ হোক, মা সংসার আনন্দের হোক। এবার মোটা সোটা একটা গোপীকে ঘোমটা ঢাকা নিয়ে বেলগাছের তলায় বসতে দেখে গোবিন্দ ললিতাকে ডেকে বলছে, ও ললিতা দেখো দেখো একাকিনী কে ওই শ্বেত বরণী, একাকিনী কে ওই শ্বেত বরণী, একাকিনী কে ওই শ্বেত বরণী, একাকিনী কে ওই শ্বেত বরণী, কুঞ্জ দ্বারে ও কোন রমণী একাকিনী কে ওই শ্বেত বরণী, কুঞ্জ দ্বারে কোন রমণী তার নাম ধাম নাহি জানি, আমরা সবাই এখানে বসে আছি আর ওই বেলগাছের তলায় ও কোন গোপী বসে আছে, তার কি রাসলীলা আস্বাদনের স্বাদ নাই? হ্যাঁ এই গোপী তো চেনা চেনা মনে হয় না, না তো এর আগে দেখিই নেই। হ্যাঁ আপনারা দেখেছেন গোপীকে? দেখেননি কালকে? কালকে দিদিমার সঙ্গে দেখেননি? হরি হরি হরি হরি হরি, দেখেছিলেন? সেটা সখী ছিল, একটা গোপী হয়ে গেছে। তা বলছে, ও গোপী তোমাকে তো বৃন্দাবনে কখনো দেখিনি, গোপী তোমার নাম কি? আমার নাম গোপী। বাবারে তোমার গলা নয় একবারে কোকিলের কণ্ঠ গো। হরি হরি হরি। হ্যাঁ গো তুমি গোপী, তোমার নামও গোপী, এ খুব চালাক গোপী বুঝলেন, খুব চালাক গোপী। আচ্ছা গোপী যদি নাম হয় তাহলে চিনব কি করে কোন গোপী? সন্তানের পরিচয় হয় মা বাবার পরিচয়ে, যদি সেটা মামার বাড়ি হয় তাহলে বলবে মামার বাড়িতে কার নামে চিনবো, মায়ের নামে, তাই তো বলবে আমাদের কমলার বেটা রমার মেয়ে, তাই তো। তার বাবার বাড়িতে হলে অমুক ব্যানার্জি, অমুক মুখার্জি, অমুক দাস, অমুক পোদ্দার, নাকি কাকা? তা বলছে, হ্যাঁ গো গোপী তোমার বাবার নাম কি? বাবার নাম গোপী। তুমি গোপী, তোমার বাবাও গোপী? হরি হরি হরি। আচ্ছা বাবা না হয় গোপী, হ্যাঁ গো তোমার মায়ের নাম কি? মায়ের নাম গোপী। তুমি গোপী, তোমার মা গোপী, বাবা গোপী, বাবা রে বাবা রে গোপী। হ্যাঁ হ্যাঁ, তাহলে বাড়ির সবাই গোপী। আচ্ছা গোপীর পরিবার, এই এই বিশাখা আমার একটু সন্দেহ হচ্ছে, একটু ঘোমটাটা তোলো তো, দেখো তো কোন গোপী, দেখো দেখো ফোন না তুলছে কেন, দেখো দেখো দেখো। আমার গোপী আর আমাকে দেখাবে না, কই দেখি? একই ভোলা এই রাসমঞ্চে তুমি কেন? বলছে আমার বড় সাধ ছিল প্রভু রাসলীলা সাধনের, তাই এসেছি। বলছে না ভোলা, আজ তুমি ফিরে যাও, আমি তোমায় কথা দিলাম তোমার কুটিরে আগত কলিযুগে আমি ভক্তদের সঙ্গে রাসলীলায় মিলিত হব। সেইভাবে আমার অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচি সে আলা ভোলা পাগল ঠাকুর, অদ্বৈত নাচে হরি হরি বল, অদ্বৈত নাচি সে আলা ভোলা পাগল ঠাকুর, অদ্বৈত নাচে রে আলা ভোলা পাগল ঠাকুর, অদ্বৈত নাচি সে আলা ভোলা পাগল ঠাকুর, অদ্বৈত নাচি সে আলা ভোলা পাগল ঠাকুর, অদ্বৈত নাচি সে। আমার অদ্বৈত প্রভুর নৃত্য দেখে এদিকে আর কে নাচে? পঞ্চতত্ত্ব নাচে রে, আমার পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি পঞ্চতত্ত্ব নাচে রে, প্রাণগৌড়কে ঘেরি ঘেরি পঞ্চতত্ত্ব নৃত্য করছে। আর এদিকে পঞ্চতত্ত্বের নৃত্য দেখে নদিয়া নবদ্বীপের যত নাগরী তারা উলুধ্বনি হরিধ্বনি করে আহা নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নাগরী, মুখে উলুধ্বনি করি নাচে নদের নদিয়া নাগরী তারা নৃত্য করল। আর তা দেখে দেখতে দেখতে সবাই নাচে, দেখতে দেখতে সবাই নাচে, দেখতে দেখতে সবাই নাচে, দেখতে সবাই নাচে, আনন্দ হিল্লোলে দেখতে দেখতে সবাই নাচে, আনন্দ হিল্লোলে দেখতে দেখতে সবাই নাচে, আনন্দ হিল্লোলে দেখতে দেখতে সবাই নাচে, আনন্দ হিল্লোলে দেখতে দেখতে সবাই নাচে, আনন্দ হিল্লোলে সবাই নাচে। আপনারা নদিয়া নাগরী না আপনারা এই বহরমপুরের নাগরী? আপনারা খাগড়ার নাগরী। যদি আর নদিয়া নাগরী হতে হয় আপনাদেরকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন তো? হ্যাঁ, কারা নাগরী? বলে তারাই তো নাগরী, তারাই তো নাগরী, তারাই তো নাগরী, তারাই তো নাগরী, মুখে দেয় উলুধ্বনি তারাই তো নাগরী, উলুধ্বনি তারাই তো নাগরী, মুখে দেয় উলুধ্বনি তারাই তো নাগরী, হরিধ্বনি তারাই তো নাগরী, তারাই হরিধ্বনি তারাই তো নাগরী, তারাই হরিধ্বনি তারাই তো নাগরী, বাসুদেব ঘোষে তাহা, ঘোষে তাহা, কহয়ে বিলা, কহয়ে বিলা, রাস রস গোড়া চা, গোড়া চা, করিলা প্রকাশ, করিলা জয় রাধেশ্যাম। বৃন্দাবনে বসেই আছি, তাহলে চলুন সবাই মিলে একটু বৃন্দাবনের সঙ্গে রাধারানীর জয় দিয়ে বৃন্দাবনে প্রবেশ করে আস্বাদন করি ভক্ত ভগবানের সর্বশ্রেষ্ঠ মহামিলন ভগবান শ্রীকৃষ্ণের শ্রী শ্রী রাসলীলা, সর্বলীলার মুকুটমণি লীলা। কে কোথায় রাসলীলা কাকে আস্বাদন করিয়েছিলেন, রাসলীলার কীর্তনিয়ার নাম কি, ভগবান কৃষ্ণ কেন রাসলীলা করেছিলেন, আজকে আমরা আস্বাদন করবো মা। তাই লীলার মধ্যে প্রথমে প্রবেশ করেই আছি, তাহলে সবাই মিলে একটু রাধারণীর নাম করে জয়ধ্বনি দিয়ে সবাই মিলে চলুন, সবাই মিলে বলুন বৃন্দাবন বিহারী লাল কি জয়, প্রেমময়ী রাধারানী কি জয়, বৃন্দাবন ধাম কি জয়। রাধে রাধে জপ করো হরতালি দিয়ে, কৃষ্ণ নাম রস পিয়া করো, রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো चरण में शीश झुकाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम राधिया करो राधे राधे जपा करो कृष्ण नाम राधिया करो राधे राधे जपा करो कृष्ण नाम राधिया करो राधे देंगे तुमको शक्ति मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण का भक्ति राधे देंगे तुमको शक्ति मिलेंगे तुमको कृष्ण की भक्ति राधे जुगल चरण पे बलि जाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रास पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रास पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रास पिया करो तन में राधे मन में राधे हृदय शरण में हृदय सदन में राधे राधे तन में राधे मन में राधे कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रटिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रटिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रटिया करो राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी उनका महिमा রাধারানীর নামে সবাই মিলে সেবা দেব আসুন যে যেখানে বসে আছেন আপনার পাশের জনের হাতটা বা একটু কণ্ঠ জড়িয়ে ধরুন দেখুন সবাই মিলে এইভাবে যে যেখানে বসে আছেন পাশের জন হ্যাঁ মনে মনে ভাবছেন বাবা হরি হরি হরি একটু আগে জায়গা নিয়ে যার সঙ্গে মারামারি করছিলাম তার কি করে গলা ধরব আমি তো জানি যে এরকম তো হতেই পারে ওই জন্যই তো বললাম যার সঙ্গে একটু কোনা কোনি হয়েছে তার সঙ্গে একটু গলাগলি হোক কই দেখি সবাই মিলে এইভাবে হ্যাঁ একসঙ্গে এইভাবে দুলতে দুলতে রাধা রানী হ্যাঁ মহারানী মহিমা উনকি সব জগ জানি রাধা রানী দৃষ্টি বরসায়া করো কৃষ্ণ রাম রাম জপ করো রাধে রাধে জপ করো কৃষ্ণ রাম রাম পিয়া করো রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে রাধে ভজ মন শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে গোপাল ভজ মন শ্রী রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি বালি রাধে রাধে রাধে রাধে বরসানি পরম ধন রাধা রাধা রাধা রাধা রাধা পরম ধন রাধা রাধা রাধা রাধা রাধা পরম ধন রাধা রাধা রাধা রাধা পরম ধন রাধা রাধা রাধা রাধা রাধা পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা পরম ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা এইভাবে তো চাইনি আজকে আনন্দ করতে আপনারা এসেছেন আনন্দের দিন প্রত্যেকটি বর্ণনার বিশ্লেষণ হবে আর হবে সঙ্গে আনন্দ কই দেখি সবাই মিলে হাত তুলুন তো আর হাত তুলে একসঙ্গে তালে তালে দেখি রাধারানী কি আমার ধন রাধারানী আপনাদের প্রত্যেকের ধন ভক্তকে ধন রাধা রাধা রাধা রাধা রাধা ভক্তকে ধন রাধা রাধা রাধা রাধা রাধা ভক্তকে ধন রাধা রাধা রাধা রাধা রাধা ভক্তকে ধন ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা ভক্ত কে ধন রাধা শ্রী রাধা শ্রী রাধা কেউ বলে না রাধে রাধে না না কেউ বলে না রাধে রাধে বলতে হবে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে বাহু তুলে রাধে রাধে উলু দিয়ে রাধে রাধে প্রেমানন্দে রাধে রাধে বৃন্দাবন মে রাধে রাধে নন্দগাঁও মে রাধে রাধে গোকুল ধাম মে রাধে রাধে গিরিরাজ মে রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে হনুমান বিহারী রাধে রাধে প্রেম গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে মান গলি মে রাধে রাধে পিছলি কা লোটা রাধে রাধে মানসি গঙ্গা রাধে রাধে হরণী মোহন তারকা ভীষ্টি রাধে রাধে বাঁকে বিহারী রাধে রাধে গোবিন্দ মন্দির মে রাধে রাধে প্রেম সরোবর মান সরোবর রাধে রাধে দান সরোবর শ্যাম কুণ্ড মে রাধে রাধে কেশব কুণ্ড মে রাধে রাধে রাধা কুণ্ড মে রাধে রাধে ভব কুণ্ড মে রাধে রাধে চন্দ্র সরোবর রাধে রাধে শ্যাম কুণ্ড মে রাধে রাধে সাক্ষী ভগবান জি রাধে রাধে প্রেম সে বলো রাধে রাধে মন সে বলো রাধে রাধে ভাব সে বলো রাধে রাধে ভক্তি সে বলো রাধে রাধে অনুরাগ সে বলো রাধে রাধে সদন করছি ভগবান শ্রীকৃষ্ণের সর্বলীলার মুকুটমণি লীলা রাসলীলা। ভগবান কৃষ্ণ রাসলীলা করলেন, রাসের অর্থ কি? রসাত জায়তে ইতি রাস, রসানাং সংহইতি রাস, রস থেকে রাসের উদ্ভব। 64 রসের মহামিলনই হলো রাস। রসব বৈষ আস্তে আস্তে কথা নয়, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই কথা নয়, কেউ বসা হবে নাকি ঠাকুমা? হরি হরি ও বসবেন, শেষে আসবো আর সামনে দিতে বসবো। হরি হরি হরি ও, কি ভালো। আগে বসতে গেলে আগে আসতে হবে, জয় নিতাই। রসব বৈষ রসদ যে বায়ং লব্ধানন্দী ভবতী, তিনি রসরাজ গোবিন্দ, যার লীলারস কিঞ্চিত আস্বাদন করলে সাধুগুরু বৈষ্ণবের জন্ম সার্থক হয়ে যায়। সেই ভগবান কেন রাসলীলা করলেন? তার কারণ দুটি, এক কামদেবের অহংকারকে চূর্ণ করতে, আর একটা হচ্ছে গোপীদের মনোবাসনা পূর্ণ করতে। আপনাদের মনোবাসনা পূর্ণ করবে ভগবান, যদি ভগবানের সেবার নিমিত্তে আপনারাও দুহাত ভরে দান দেন। যদি কারোর দেবার ক্ষমতা থাকে, সাধ্যে থাকে, অবশ্যই গৌরগোবিন্দ সেবার নিমিত্তে, ভক্ত সেবার নিমিত্তে আপনারা দান করবেন। আমার কমিটির দাদারা, আমার ছোট্ট ছোট্ট ভাইরা আপনাদের কাছে যাবে, আপনাদের সন্তানের মতো এরা ভিক্ষার থালা নিয়ে যাবে আপনাদের কাছে। আপনাদের ভিক্ষার ওপর এই অনুষ্ঠান, ভগবানের কাছে প্রার্থনা করি যেন এই ভৈরবতলা অনুষ্ঠান। একটা কথা আমি বলেছিলাম, আজকে আমি আসরে দাঁড়িয়ে বলবো, তিন বছর কীর্তন গাইছি এখানে ভৈরবতলায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন কীর্তনে আসরে কীর্তন করলেও মাগো, আপনাদের এখানে দাঁড়িয়ে একটা কথা বলবো, যেমন নিজের বাড়িতে দাঁড়িয়ে কেউ যদি কীর্তন করে তার কি আনন্দ হয়, মনে হয় যেন সবাই আপন। পশ্চিমবঙ্গে যে কোনো আসরে কীর্তন করি, ঝাড়খণ্ডে করি, আসামে করি, ত্রিপুরায় করি, বাংলাদেশে করি, যেখানেই করি, এই ভৈরবতলায় যখন আসি সারাটা বছর এই এই আসরে আসার জন্য মনটা ছটফট করে, একদম বাস্তব কথা। এই ভৈরবতলায় যখন আসি, হয়তো অনেক বাজেটের বড় কমিটি আছে, অনেক বড় বড় কমিটি আছে। দেবড়াতে একটা অনুষ্ঠান হলো কিছুদিন আগের কথা, প্রায় 1,25,00,000 টাকার বাজেট কীর্তনটা, মেদিনীপুর দেবড়া আছে, ব্যয়বহুল অনেক কমিটি আছে। কিন্তু জানি না কোন কীর্তনিয়া কি আনন্দ পায়, আমি যখন আসি মাগো এত আনন্দ আমি মনে হয় না আর কোনো কীর্তন আসরে কোনোদিন পেয়েছি। আপনাদের সকলের ভালোবাসা, কমিটির ভালোবাসা, প্রত্যেকটা কীর্তনিয়ার প্রতি তাদের যে ভালোবাসা, এই ভালোবাসাটা যেন আমি ভগবানের কাছে প্রার্থনা জানাই, এই ভালোবাসাটা যেন এইভাবেই থাকে। আর যারা কীর্তন গাইতে আসছে বা ভবিষ্যতেও যারা কীর্তন গাইতে আসবে, আর আপনারা যারা সাহায্য করছেন মা, আপনারা এইভাবে সাহায্য করবেন, থাকি না থাকি যেন ভবিষ্যতেও দেখতে পাই আজকে যা ভৈরবতলা, যেন এর আরও আরও উত্তরোত্তর আরও অনেক শ্রীবৃদ্ধি হয়, আর আজকে যা লোক দেখছেন লোক সংখ্যা, যেন এখানে আর কোনো জায়গা না থাকে মা, এটা ভগবানের কাছে আমি প্রার্থনা করব, আপনারাও প্রার্থনা করবেন। এই ভৈরবতলা কীর্তন কমিটির উদ্দেশ্যে সকলে মিলে একবার বদন ভরে উলুধ্বনি আর হরিধ্বনি করবেন। আমার কমিটির ভাইরা দাদারা আপনাদের কাছে যাবে, আপনারা অবশ্যই যে যতটুকু সেবার নিমিত্তে দিতে পারবেন আপনারা অবশ্যই দেবেন। এসো জয় নিতাই, হরে কৃষ্ণ। তা ভগবান রাসলীলা করলেন তার দুটি কারণ, এক হচ্ছে কামদেবের অহংকার চূর্ণ করতে, আর গোপীদের মনোবাসনা পূর্ণ করতে। কামদেবের অহংকার কি হয়েছিল, ব্রহ্মাদি জয় সংরূর জয় সংরূর দর্পদন পকন্দ কন্দর পোহা জয়তিষিপতির গোপী গোপী রাসমণ্ডল মণ্ডিত ব্রহ্মাদি দেবগণকে পরাজিত করে রতিপতি কন্দর্প অর্থাৎ কামদেবের মনে হয়েছিল বড় অহংকার। কামদেব কার সন্তান মা? কামদেব কার সন্তান? হ্যাঁ, দান করুন কিন্তু মনটা, ওই যে বলেছি না কীর্তন শোনা, কীর্তনিয়ার দিকে চোখ থাকবে, কানটা থাকবে কথাই, আর মনটা থাকবে হরিচরণে, তবে কখনো কীর্তন গান আস্বাদন। ব্রহ্মার সন্তান কে? কামদেব। সৃষ্টি রক্ষার তরে পাঁচটি বাণ তুলে দিয়েছিলেন কামদেবের হাতে। প্রথমে নারদ, ব্রহ্মা সন্তান, নারায়ণ গাইতে গাইতে ব্রহ্মলোক ছেড়ে চলে গেল। মনে মনে ভাবছে আমার সন্তান যদি আমাকে ছেড়ে চলে যায়, আমার লোক ছেড়ে চলে যায়, আমি এই সৃষ্টি রক্ষার দায়িত্ব কার হাতে দেব, যে দায়িত্ব আমার হাতে আছে। তখন ব্রহ্মার সন্তান রূপে জন্ম নিল কামদেব। এত তার রূপ, রূপে জগৎটাকে মাতিয়ে তুলল, নাম রাখা হলো কন্দর্প অর্থাৎ কামদেব। সৃষ্টি রক্ষার তরে পাঁচটি বাণ কামদেবের হাতে দেওয়া হলো, পাঁচটি বাণ কামদেব পেয়েছে। এবার ছেলে যদি দুষ্টু হয় তা বাবা আর কি করবে, পাঁচটা বাণ হাতে দিয়ে বলছে এই দেখ বাবা, সৃষ্টি রক্ষার তরে আমি পাঁচটা বাণ তোকে দিলাম, যখন তখন যেন এই বাণ ব্যয় করিস না, যখন সৃষ্টিতে কোনো অনাচার আসবে তখন যেন এই বাণটি তুই প্রয়োগ করিস। পাঁচটি বাণ দিল কামদেবের হাতে। এবার ছেলের বুদ্ধি দেখুন, পাঁচটি বাণ পেয়ে বলছে বাবা তুমি যে আমাকে পাঁচটা বাণ দিলে, যখন তখন কাজে লাগবে কি না আমি তো জানি না বাবা, তা বাণ যখন পাঁচটা দিলে বাবা একটা তোমাকে মেরে দেখি। হরি হরি হরি বল। নিজের পিতাকে বাণ মারলো, আর কামের বাণে জর্জরিত হয়ে নিজ কন্যা সন্ধ্যার রূপে মুগ্ধ হলো ব্রহ্মা, সন্ধ্যার কলঙ্ক হলো। ব্রহ্মা বলছে কাঁদিস না মা, আমার ওই কুলাঙ্গার সন্তানের জন্য আমার এমন অধঃপতন, তুই কাঁদিস না, তোর এই কলঙ্ক দূরে যাবে যেদিন হিন্দু নারীরা সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ জেলে তুলসী মন্দিরে গিয়ে উলুধ্বনি শঙ্খধ্বনি করবে, সেই দিন সন্ধ্যাবেলায় সন্ধ্যারতিতে তোর কলঙ্ক দূরে হবে। পিতা ব্রহ্মা বারণ করে দিল, ওরে কুলাঙ্গা আমি তোর বাবা, আমি তোর মৃত্যু কামনা করতে পারি না, তবে তোকে সাবধান করে দিচ্ছি যে ভুল তুই আজকে করলি এই ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, কখনো যেন এই ভুল মহেশ্বর আর বিষ্ণুর কাছে গিয়ে করিস না, কিন্তু চোরে না শোনে, চোরে না শোনে ধর্মের কথা, না ধর্মের কথা, ধর্মের কথা। আপনি একটা চোরকে চুরি করতে বারণ করলে কি চোরটা শুনবে? কামদেবে স্বভাব তো কোথায় গেল, কৈলাস পর্বতে ভোলানাথ ধ্যান করছে, ভোলানাথের অঙ্গে বান মারল, আর কামের বানে জর্জরিত হয়ে ভোলানাথ সঙ্গে সঙ্গে তৃতীয় চক্ষু উন্মেলন করে কামকে পুড়িয়ে ছাই করে দিলেন, ভস্ম করে দিলেন। কামদেব পুড়ে ছাই হয়ে গেল, কিন্তু কামদেবের কপালটি ভালো। ওই যে বলে না, কপাল যদি কারোর ভালো হয় তাহলে সব ভালো, জগৎ ভালো, কপাল যদি ভালো তো সব ভালো। তা কামদেবের কপালটি ভালো কেন, পুড়িয়ে ছাই করে দিল কামদেবকে, কিন্তু কামদেব এমন পত্নী পেয়েছে, একেবারে পতিব্রতা নারী, যার নাম রতি। এই রতি যেই না নিজের স্বামীকে ভস্ম হতে দেখলো, অমনি ভোলানাথের স্তব করতে শুরু করলো। যেমন বেহুলা লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে এনেছিল, ঠিক তেমনি নিজ পতি কামদেবের প্রাণ ফিরাতে মহাদেব হাত দুটি জোর করে মহাদেবের দিকে উদ্দেশ্য করে স্তব করছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, প্রণমামি শিবং শিবকল্পতরু। বিধি বিষ্ণু শিরোধিত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরু। ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ শিবায়, ও নমঃ কারোর ঝামেলাতে নাই, ভালোতেও নাই, মন্দতেও নাই, ওই জন্য ওই বরফের দেশে বাস করছি কৈলাস, ঠান্ডার দেশ, ঠান্ডা থাকবো, তাতেও শান্তি নাই। এই যে মা নারীর দল, তোমরা কি আমাকে শান্তি থাকতে দেবে না, এতই তো জল ঢালো তাতেও তোমাদের শান্তি নাই। হ্যাঁ, একবার আমার কাছে এসে কাঁদতে শুরু করেছো, কি হয়েছে মা? ঢাকা নিয়ে তুমি কাঁদছো, আহা, তোমার ঘোমটা দেখে আমার মনে হচ্ছে তুমি অতি পতিব্রতা নারী। আশীর্বাদ করি মা গো, তোমার সিঁথির সিঁদুর যেন অক্ষয় থাকে। কই দেখি মা তোমার বদনটা দেখি, একই মা তোমার সিঁথিতে সিঁদুর নেই কেন? বলছে হে ভোলানাথ, সবই আপনার কৃপা। বলছে কেন? বলছে আপনি একটু আগে আপনার অঙ্গে বান মেরেছিল বলে যাকে পুড়িয়ে ছাই করে দিয়েছেন ওই কামদেবী আমার স্বামী। বলছে ও, তুমি কামদেবের পত্নী, যাক তোমার মতো পত্নী পেয়েছে, আমি কামদেবকে আবার পূর্ণ শরীর ফিরিয়ে দিলাম। ভোলানাথের আশীর্বাদে পূর্ণ শরীর ফিরে পেল কামদেব, কিন্তু মা কয়লার ময়লা যাবে না ধুলে, আর স্বভাব যাবে না মইলে, এ মইলে না মরিলে, হ্যাঁ মরিলে, মরিলেও যাবে না স্বভাব। তা কামদেবের স্বভাবটাই তো ভালো নয়। রামচন্দ্রের কাছে ত্রেতা যুগে গিয়ে বলছে, এই যে রাম, এই যে তোমাকে নাকি সাধুগুরু বৈষ্ণবরা ভগবান বলে। যে নিজের পত্নীকে রক্ষা করতে পারে না সে আবার ভগবান। শোনো, তোমার নাম রাম আর আমার নাম কাম, এসো যুদ্ধ করি, দেখি কে কাকে হারায়। রামচন্দ্র বললেন, ওরে কাম, তুই নিজের শক্তিদাতা পিতাকে চিনতে পারলি না? যে পাঁচটা বানের তুই অহংকার করছিস, তোর পিতাকে জিজ্ঞাসা করিসনি তোর পিতা এই পাঁচটা বান কোথায় পেয়েছিল? বিষ্ণু অবতারে আমি দিয়েছি, আর তুই আমার বাণে আমাকে বধ করতে এলি। তোর এই অহংকার আমি চূর্ণ করব, তবে আজ নয়, যেদিন ব্রজ গোপীদের সঙ্গে মিলিত হব বৃন্দাবনের রাসলীলায়, সেদিন তোর অহংকারকে চূর্ণ করে আমি নাম লেব মদন জয়ী। মদন মানে কামদেব, মদন জয়ী মদন মোহন। সবাই মিলে বলুন, মদন মোহন কৃষ্ণ কি? তাহলে কামদেবের অহংকার চূর্ণ করতে রাসলীলা, আর একটি হলো গোপীদের মনোবাসনা পূর্ণ করতে। গোপীরা যত কৃষ্ণ সেবা করে কৃষ্ণ সেবার লালসাটা বেড়ে যায়, তাই পূর্ণরূপে কৃষ্ণ সেবা করতে হেমন্তকালের প্রথম মাসে মানে কার্তিক মাসে ব্রহ্ম মুহূর্ত মানে ভোরবেলার আগের সময় উঠে এক মাস ধরে মা কাত্যায়নীর আরাধনা করেছিল। হে মা কাত্যায়নী মহামায়ে মহাযোগিনধেশ্বরী নন্দ গোপ সুকং দেবী পতিং মে কুরুতে নম। হে মা কাত্যায়নী, নন্দসুত কৃষ্ণকে আমাদের পতি করে দাও মা, পতি করে দাও মা, পতি করে দাও। বালিতে মা কাত্যায়নীর মূর্তি অঙ্কন করে এক মাস ধরে নিবেদন জানায়। তা এক মাস ধরে ব্রত করার পর যেদিন শেষের দিন মা দেখবেন ঘর ফেরা গরু, তার গতি দেখেছেন কি গো? দেখেছেন? যখন ঘরমুখী কেউ হয় তখন তার গতিটা বেড়ে যায় না? যেদিন শেষের দিন সেই দিন গোপীদের আর তর সইল না। ভোর হবার আগেই রাত্রিবেলায় যমুনায় স্নান করতে নামলো বিবসনা হয়ে। গোবিন্দ মনে মনে ভাবছেন গোপীদের এক মাসের ব্রতের পুণ্য একদিনেই নষ্ট হয়ে যাবে, তাই কি করলেন, যমুনার তটে রাখা বসনগুলোকে হরণ করে, বস্ত্র হরণ করে লুকিয়ে রেখে কদম ডালের ওপর উঠে বাঁশি বাজাতে লাগলেন।